الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شيخ حافظ الباري رحمة الله عليه بلتن الدفن والتوابعه دفن كردو এবং তার সাথে সম্পৃক্ত কয়েকটি বিষয় বিষয়াদি সম্পর্কে আলোচনা। আমরা মৃতকে দাফন করি, আমরা সবাই বুঝি না দাফন কাকে বলে। দাফন মাটিতে, মাটির ভিতরে নিয়মতান্ত্রিক তাকে রাখা, তাই তো নিয়মতান্ত্রিক বলেছি, ওকে বলা হয় দাফন। আমরা বাংলায় বলি দাফন, আমরা আরবিতে দাফন। তো বলছেন ওয়াজিবু দাফনুল মাইয়িতি ওয়ালাউ কানা কাফিরা, মাইয়িতকে দাফন করা ওয়াজিব কাফির হলো। মুসলমান হলে তো ওয়াজিব, কাফির হলে ওয়াজিব। আর এই হাদিসটি আপনারা জানেন, ফজিলত আগে আলোচনা হয়েছে, যদি কোনো মুসলমান জানাজার সালাত আদায় করে রব্বুল আলামিন তাকে এক রাত সওয়াব দান করেন, এক রাত পরিমাণ সওয়াব দান করেন। আর যদি জানাজার সওয়াব পরে দাফন কার্য শরীক হয় তাহলে দুই কেরাত সওয়াব সে লাভ করে। এবারে দুই কেরাত বলতে কি, দুটি পাহাড় পরিমাণ সওয়াব সে লাভ করতে পারে। তাহলে দাফন কার্যে অংশগ্রহণ যারা করতে করে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ সুযোগ বুঝে, যদি দেখেন সুযোগ চলে যাবে। আশপাশে যারা আছেন সুযোগ বুঝে এখানে সালাত জানাজা পড়বেন, আর এর থেকে শিক্ষা গ্রহণ করবেন আমাকে আপনাদের সকলকে। আজকে আমরা এই লোকটি সালাত জানাজা পড়ছি, একদিন আসবে লোকজন আমার সালাত জানাজা পড়বে, ঠিক না? বড়াই কি যে বড়াই নেই, আগে আর পরে কেউ যাবে, আগে আর কেউ যাবে পরে, আমি জানি না আমি আগে যাবো না আমার ছেলে আগে। আল্লাহ, আপনি বলুন আমার তো বয়স হবে না, কত কম কম বয়স্ক চলে যাবে, তো অনেক আছে যুবক আর কিছু বুড়োদের দোষ বলে, ছেলে মানুষ তো একটু এদিক সেদিক করবে, এই তো নষ্ট করে যাবে। ছেলে যখন বালি হয় তারপর থেকে তো তার উপর আল্লাহর বিধান পালন করা উচিত, হয় কি না? আপনি এরকম মনে হয় ছেলে মানুষ, কত ছেলে মজুদ একদম আল্লাহর বিধিবিধান যাবতীয় বিধিবিধান পালন করে যাচ্ছে, আছে কি না? এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত গুণের গুণান্বিত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন বিশেষ ছাউনির নিচে আশ্রয় দিবেন। এদের মধ্যে থেকে এক ব্যক্তি হলো সে যে যৌবনকাল আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। তো আপনি কেন এরকম বললেন না যে তুমি তাকে উৎসাহ দিই, আমি প্রত্যেকটা কাজ করছি আমার কাজ লিখা হচ্ছে, কথা বলছি লিখা হচ্ছে কিনা, তাই দাফন কার্যে শরিক হওয়া, জানাজার সালাতে শরিক হওয়া শুধু এমনি না, আমার গর্বাস এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে একদিন আমাকেও মরতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। তো বলছেন মৃতকে দাফন করা ওয়াজিব কাফির হলো। এরপরে হাদিস উল্লেখ করছেন, দেখেন বলছেন এক্ষেত্রে দুটি হাদিস, প্রথম যেটি পেশ করছেন তা বলছেন আন জামাআতি মিন আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহুম আবু তালহা আল আনসারী والسياق له صحابة اكرام رضي الله عنهم اجمعين در ایک دول فار ایک دول صحابة تھے کہ قرمانی تو اور ادت تھے کہ ایک دول فلن ابو طلحة الانصاری رضي الله عنهم اے حدیث تھی کہ وہ سیاق له فار برنو مطبق کہ کانا اللہ قرآ حج جے اللہ رسول صلی اللہ علیہ وسلم بغیر جد الدین কুরাইশ নেতাদের মধ্য থেকে ২৪ জনের ব্যাপারে নির্দেশ দিলেন, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা ইয়াউমা বদরিন বি আরবাআতি ওয়া ইশরিনা রাজুলান মিন সানাদিদি কুরাইশ, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ হয়েছে। হক আর বাতিলের যে পার্থক্য সাধন করা যে জিহাদ সর্বপ্রথম, তা হচ্ছে কোনটা? বদরের যুদ্ধ প্রসিদ্ধ। যেসব কাফের মারা গেছে ওখানে কুরাইশ নেতাদের মধ্যে থেকে যারা বড় বড় 24 জন, এদের ব্যাপারে নির্দেশ দেওয়া হলো ওদেরকে টেনে হেঁচে বদরের কোন একটি কুয়ায় ওদেরকে নিক্ষেপ করা হলো। এখানে উল্লেখ হয়েছে হাদিস মুখবাত, এই কুয়াটি খারাপ ছিল, আবর্জনা ইত্যাদি ফেলা হতো ওই কূপে। একজনের পর একজন দফল, এদের তো একরকম দফল। তবে বলছেন ইল্লা মা কানা মিন উমাইয়া ইবনে খালফ فانه انتفخ في ذرعه فملأها فذهبوا يحركوه فتزايل فأقروه. তবে উমাইয়া বিন খালফ, সে তার যুদ্ধের যে বর্ম ছিল, বর্মের ভিতরে সে তার শরীরটা ফুলে গেছে, তো তারা গেছেন ওকে নিয়ে আসার জন্য। তার শরীর মানে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তো তারা তাকে ওখান থেকে নিলেন না, ওখানেই তাকে তার উপর মাটি দিয়ে চাপ দিলেন উমাইয়া বিন খালফকে, শয়তানকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যদি কোনো জায়গায় জিহাদে বিজয় লাভ করতেন তো ওই ময়দানে 3 দিন পর্যন্ত অবস্থান করতেন। বুঝতে পারছেন? 3 দিন পর্যন্ত বিজয় লাভ হলে 3 দিন পর্যন্ত অবস্থান, মানে বুঝবে আর হ্যাঁ তার অবস্থান গড়ে গেছে। মানে তো বদরের যুদ্ধে তৃতীয় দিনে তিনি নির্দেশ দিলেন তার যানবাহন যেন তৈরি করা হয়। সুম্মা মাশা ওয়াত্তাবাহু আসহাবুহু, তারপরে তিনি ওখান থেকে গমন করলেন, সাহাবায়ে কেরাম তার অনুসরণ করলেন। তারা বলেন মা নারা ইয়ানতালিকু ইল্লা লিবাদি হাজাতিহি, সাহাবায়ে কেরাম মনে করলেন যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ প্রয়োজনে গেছেন, তো ওখান থেকে বের হয়ে সামনে গেলেন। حتى قام على شفة الرقي جيكوبে ওইসব বড় বড় লিডারদেরকে নিক্ষেপ করা হয়েছে, ওখানে গিয়ে ওই কূপের কাছে কিনারা দাঁড়ালেন, দাঁড়িয়ে তাদেরকে فجعل ينادي بأسمائهم وأسماء آبائهم, ওদের নাম নিয়ে ওদেরকে ডাকলেন, তাদের বাপের নাম নিয়ে, তাদের নাম এবং তাদের বাপের নাম নিয়ে ওদেরকে ডেকে বলছেন ইয়া আবা জাহল ইবনে হিশাম ওয়া উতবা ইবনে রবিয়া ওয়া শাইবা ইবনে রবিয়া ওয়া ওয়ালিদ ইবনে উতবা, এরকম বড় বড় লিডার যারা, ওদেরকে ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়া সুরুকুম أنكم أطعتم الله ورسوله, তোমাদের কি কি ভালো লাগছে এখন যে যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে। এরপর বললেন فإنا قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا, বললেন আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি, তো তোমরা তোমাদের সাথে তোমাদের রব, তোমাদের রব যে ওয়াদা করেছিলেন তা কি পেয়েছ? ওই কুরাইশের বড় বড় মুশরিকদেরকে তাদের মৃত লাশকে সামনে রেখে, ওরা তো ওই কূপে পড়া আছে তাই না, 3 দিন পর আবার ওদেরকে সম্বন্ধ করে বলছেন বলো তো তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করতে তাহলে এটা কি তোমাদের কাছে ভালো হতো? আচ্ছা, মৃত কি শুনতে পায়? সাধারণ শুনতে পায় না, এটাই আসল। তারপর বললেন, আমরা আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা আমরা সত্য পেয়েছি, তোমরা তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছে তা সত্য পেয়েছো কি? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাকাল্লামা মিন আজসাদিন লা আরওয়াহা লাহা আও মা তাকাল্লামু মিন আজসাদিন লা আরওয়াহা লাহা ওয়া হাল ইয়াসমাউন ইয়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল ইন্নাকা লা তুসমিউল মাউতা। হে আল্লাহর রাসূল, আপনি যে এমন কিছু শরীরের সাথে কথা বলছেন যেসব শরীরের রূহ নাই, ওরা কি শুনছে? আল্লাহ বলছেন, আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। উমর ইবনে খাত্তাবের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওরা তো মৃত, ওরা তো আপনার কথা শুনবে না ইয়া রাসূলুল্লাহ। তো আপনি তাদেরকে সম্বোধন করে যে কথা বলছেন, ওরা কি শুনছে? তখন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম। যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে তার কসম। তাহলে কার কসম হলো? আল্লাহর। মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম, আমি তাদেরকে যে কথা বলছি তারা যতটুকু শুনছে এর থেকে বেশি তোমরা শুনছ না। ওই মৃতরা কথা শুনছে, কথা বুঝলেন? আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যা বলছে এর থেকে, তারা যা শুনছে বা যতটুকু শুনছে এর থেকে বেশি তোমরা শুনছ না, তাহলে বোঝা গেল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে। এরপর বললেন, ওয়াল্লাহি ইন্নাহুম আল-আনা লায়ালামুনা আন্না আল্লাযী কুনতু আকুলু লাহুম হুয়াল হক। আল্লাহর কসম, তারা এখন জানতে পারছে আমি তাদেরকে যা বলছি তা সত্য, আমি তাদেরকে যা বলছি তা সত্য। অন্য রায়াতে আছে, ইন্নাহুম আল-আনা লায়াসমাউ, ওরা এখন আমার কথা শুনছে, غير انهم لا يستطيعون ان يردوا علي شيئا। তবে একটি কথা, ওরা আমার কথা শুনে আমার কথার জবাব দিতে পারছে না। قال قتادة احياهم الله له حتى اسمعهم قوله توبيخا وتصغيرا ونقمه وحسره وندما। امام قتادة রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এইসব কুরাইশের বড় বড় লিডারকে ওই সময় আল্লাহ জিন্দা করেছেন, মানে পরিপূর্ণ জিন্দা নয়, যেন তারা আল্লাহ নবীর কথা শুনতে পায়। তাদেরকে ধমক দেওয়ার জন্য, তাদেরকে লাঞ্ছিত করার জন্য আর আক্ষেপ তাদের মনে সৃষ্টি করার জন্য, তাদেরকে লজ্জিত করার জন্য, লজ্জিত করার জন্য রব্বুল আলামিন তাদেরকে জিন্দা করেছেন আবু জাহালদেরকে। এই প্রথম দলিল এটি পেশ করে তিনি বুঝালেন, কাফির হলেও দাফন করা ওয়াজিব। কারণ ওরা কাফির কিনা? আবু জাহাল কাফির কিনা? আর বড় লিডার আবু জাহাল কাফিরদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর প্রধান দুশ্মন, কুরাইশ বংশের সবচেয়ে বড় শয়তান। আল্লাহ কি করলেন? এরকম লাঞ্ছিত করে বদরের যুদ্ধে তাদেরকে হত্যা করালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর মাধ্যমে, আর তারা নিক্ষিপ্ত হলো ওই গন্ধ আর খারাপ দুর্গন্ধযুক্ত একটি কূপে। কথা বুঝছেন? বদরের প্রান্তরে একটা কূপ ছিল দুর্গন্ধযুক্ত, লোকজন ওখানে ময়লা নিক্ষেপ করতো, ওখানে হয়েছে তাদের খবর। এই গেল একটি দলিল। এরপরে আরেকটি দলিল পেশ করছেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, লাম্মা তুফিয়া আবু তালিব, যখন আবু তালিব মারা গেলেন, আতাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকুলত, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বললাম, ইন্না আম্মাকা শাইখ আদ-দাল কদ মাত, আপনার চাচা, বুড়ো চাচা, দাল মানে গুমরাহ, পথভ্রষ্ট, সে মারা গেছে। দেখেন আবু তালিব তার বাপের ক্ষেত্রে বলছেন, ইন্না আম্মাকা শাইখ আদ-দাল, আপনার চাচা বুড়া, শাইখ মানে বুড়া এখানে, আর দাল পথভ্রষ্ট, গুমরাহ মারা গেছে, কদ মাতা। তাহলে বাপ যদি গুমরাহ হয় আপনি গুমরাহ বলবেন কিনা? বাপ তো বাপই আছে কিন্তু সে গুমরা। বাপ যদি নাস্তিক হয়ে যায় তো বলবেন কিনা নাস্তিক? বাপ মুরতাদ হয়ে যায় বলবেন কিনা মুরতাদ? এটা আলীর সুন্নাহ, আলী রাদিয়াল্লাহু আনহু। আবার শুধু আলী না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্বীকারোক্তি করেছেন, এর স্বীকৃতি দিয়েছেন। যদি এটা বলা না যায় হতো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, গ্লেশ তুমি এরকম বলো কেন, বলতেন না? ওই শিয়াদের মনে জোলা সৃষ্টি হয়, তারা বলে শিয়ারা আবু তালিব নাকি মুসলমান ছিলেন, সবাই বলেন আউযুবিল্লাহ, শিয়া গুমরা। আকীদা তাই সবাইকে সঠিক ঠিক করতে হবে। আবু তালিব কাফির, দেখো আবু তালিব আলীর বাপ, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু, আলী এসে বলছেন, ইন্না আম্মাকা শাইখ আদ-দাল কদ মাত, আপনার পথভ্রষ্ট বুড়ো চাচা মারা গেছে, ফামান ইয়ারিহি, ওকে দাফন করবে কে? কাল ইযহাব ওয়াই, বলেন তুমি যাও আর ওকে ডেকে আসো, ডেকে গালি মানি ডেকে আসো, কারণ ওর তো কোনো ইজ্জত নেই তো, আল্লাহর দুশ্মন হয়ে মারা গেছে, তাই নিয়মতান্ত্রিক ওকে দাফন করা যায় না, ওকে এমনি বস মাটিতে নিয়ে এরকম করে দাফন করে চলে আস। আর বললেন, সুম্মা লা তুহাদিস শাইআন হাত্তা তাতিয়ানি, বললেন তারপরে তুমি কিছু বলো না, ওকে দাফন করার পরে থাক, হাত্তা তাতিয়ানি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে সাক্ষাৎ না করবে, ওকে মানে মাটিতে পুঁতে দিয়ে, ততক্ষণ কারোর সাথে কিছু কথা বলবে না, কোনো কথা তুমি বলবে না। তো এই সময় আলী বললেন, ইন্নাহু মাতা মুশরিকান, ও মুশরিক অবস্থায় মারা গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ওয়ারি, যাও ওকে ওইরকম দাফন করে আসো। তো বললেন আলী রাদিয়াল্লাহু আনহু, ফাওয়ারাইতুহু সুম্মা আতাইতুহু, আমি তাকে দাফন করে আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন বললেন, ইযহাব ফাগতাসিল সুম্মা লা তুহাদ্দিসু শাইআন আও লা তুহাদ্দিস শাইআন হাত্তা তাতিয়ানি, যাও তুমি গোসল করো, তারপরে কিছু বলবে না তুমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে। বলছেন, ফাগতাসালতু সুম্মা আতাইতুহু, গোসল করলাম তারপরে আসলাম তার কাছে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন তিনি, فدعاني بدعوات ما يسرني ان لي به بها حمر او حمر النعم وسودها، قال وكان علي اذا غسل الميت اغتسل. تكون الله رسول صلى الله عليه وسلم امر جنو কয়েকটি দোয়া করলেন যেগুলো খুব মূল্যবান দোয়া, আমি এর বদলে চাই না, আমি যেন মূল্যবান উট পেয়ে যাই এটা আমি চাই না, কারণ আগে আগের জমানায় উটের ইজ্জত ছিল বেশি, তো উটের কথা বলছেন আর কি, এর বদলে মূল্যবান উট পাবো, উটের পাল পাবো এটা আমি চাই না। আমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর দোয়া করেছেন। তো বলেছেন قال وكان علي اذا غسل الميت اغتسل علي رضي الله عنه যখন মাইয়িতকে গোসল দিতেন তখন মাইয়িতকে ধৌত করতেন তখন তিনি গোসল করতেন। এই হাদিসটি اخرجه احمد وابو داود والنسائي এগুলো বলেছেন, অর্থাৎ হাদিসটি গ্রহণযোগ্য। এর দ্বারা বোঝা গেল কাফির যদি হয় তাকেও দাফন করা ওয়াজিব, আর মুসলমান হলে তো আর আপনারা জানেনই সবাই আমরা দাফন করি কিনা, কিন্তু মুসলমানের দাফন কাফিরের মতো না। কাফিরের ক্ষেত্রে ওয়ালি ওকে বস ডেকে আসো, আর মুসলমানের দাফন দেখবেন পরবর্তীতে আলোচনা কিরকম হবে, খবর পরবর্তীতে আসছে ইনশাআল্লাহ তাআলা। দুই নম্বর কথা দাফন কার্যের ক্ষেত্রে, মুসলিমকে কাফিরের সাথে দাফন করা যাবে না, কাফিরকে মুসলিমের সাথে দাফন করা যাবে না। তাই কাফিরের কবরস্থান হবে আলাদা আর মুসলমানের কবরস্থান হবে আলাদা, এটাই তো নিয়ম আমাদের দেশে, তাই না? যাকে আপনি জানেন সে মুরতাদ হয়ে গেছে, যদি মুসলমান হয় আপনি জানেন মুরতাদ, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। স্পষ্ট কিনা? এমনি ভাবে যদি স্পষ্ট মুশরিক হয়, আল্লাহর সিজদা করে আল্লাহর সামনে সিজদা করে আবার কবরে গিয়েও সিজদা করে বাবাকেও সিজদা করে, এও স্পষ্ট মুশরিক, মুশরিক কিনা? আকীদা ঠিক আছে আপনাদের? নামাজ পড়ে পাঁচ হোক আবার ওখানে পীরের কাছে গিয়ে এরকম সিজদা, নাউযু বিল্লাহ মিন যালিক, আছে কিনা? অনেক এদের সালাতুল জানাজা পড়া যায় না, মুসলমানদের কবরস্থানে দাফন তাদেরকে দাফন করাও যায় না, বুঝতে পারছেন? কারণ হচ্ছে মুশরিক, আল্লাহকেও খুশি করতে চায় আর শয়তানকেও খুশি করতে চায়, এর সাথে কোনো সম্পর্ক নাই। ভালো করে জানবেন ফতোয়া এত আর জিজ্ঞেস করবেন কি? আমি বলেছিলাম আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনলো আর ঈমানের সাথে জুলুম মিশালো না, এই জুলুম বলতে কি? শিরক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্দুল্লাহ বিন মাসউদ কর্তৃক বর্ণিত সহিহ বুখারীর রিওয়ায়াত অনুযায়ী এই জুলুম বলতে কোন জুলুম বলেন? শিরক, ছোট জুলুম না বড় জুলুম? আর এর শিরকের মতো অন্য যেসব গুণা তাও এর মধ্যে সামিল। কেউ যদি শিরিক করে না, কবর পূজা করে না, গুরু পূজা করে না, আগুন পূজা করে না ইত্যাদি, সৌদ পূজা করে না সরাসরি, কিন্তু আল্লাহর কালাম মানে না, মুসলমান না কাফের? বুঝতে পারছেন? সালাত পড়ে সব করে কোরআন মানে সব ঠিক আছে, কিন্তু মানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ নবী জানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না, মুসলমান না কাফের? তাই কাদিয়ানি মুসলিম না কাফের? ভালো করে জানবেন কাদিয়ানি কাফের, কাফের, কাফের। কেন কাফের? যেহেতু তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। বাকি যদি তার মধ্যে ভালো গুণ থাকে, অনেক সব গুণ, সালাত পড়ে পাঁচ ওয়াক্ত, কোরআন মানে, হজ যাকাত সবই মজুদ, ঠিক না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, সে কাফের, বুঝতে পারছেন? তার সাথে আপনার কোন সম্পর্ক হতে পারে না, বিয়ে শাদি জায়েজ না, মুসলমানদের কবরস্থানে এই কাফিরকে দাফন করা জায়েজ না, ওই কাফিরকে দূরে করে দিবা 1 কিলোমিটার দূর অথবা 10 কিলোমিটার দূর, অন্যরকম, কিন্তু মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিন, আমিন। এটা বললেন, তারপরে একটা হাদিস তিনি উল্লেখ করেছেন এখানে, এরপরে বলছেন সুন্নত হলো কবরস্থানে দাফন করা, বাড়িতে দাফন করা সুন্নত না। অনেকে নিজে বাড়িতে করোনা রেখে দেয়, তাই না? কিছুদিন পর আবার বলে এখানে ঘর বানাতে চাই, ঘর বানানো হবে? এসে জিজ্ঞেস করে আমাকে, আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কবরস্থান ছিল আলাদা। এই দেখেন সৌদিতে কেউ তার বাড়ির কোনায় এই অনেজে আপনারা আছেন, কখনো দেখেছেন বাড়ির কোনায় দাফন করতে কাউকে? কোন জায়গায় দাফন করে? তো আপনার এত ইজ্জত আপনার বাপের খালি বাড়ির কোনায় কবরস্থান, এই সিস্টেম আগে থেকে চলে আসছে, বাংলাদেশেও আছে। আপনার বাপের ইজ্জত বেশি হবে না অথবা তোমার বেশি ইজ্জত না, মুসলমানদের সাথে থাকো তাই কবরস্থানেই দাফন করো, তোমার ইজ্জত বাড়বে। দেখেন তো আমাদের সকলকে জামাতের সাথে সালাত পড়তে হয় কিনা? আচ্ছা আপনি যদি বলেন একটু ঠিক নেই আমি আমার আলাদা নামাজ পড়ি, যদি এই নিয়ে তো নামাজই হবে না, এটা এটা আরেকটা শয়তান। জামাতের সাথে নামাজ পড়ে না কেন? একটা লোক এটা মানুষ নাকি? ওদের সাথে নামাজ পড়ে ইমামও ঠিক নাই, মুক্তাদিও ঠিক নাই, সব আলাদা। এটা আরেকটা কুট থেকে এসছে ভণ্ড একটা, এরকম মাঝে মধ্যে পাওয়া যায়। মুসলমানদের জামাতের সাথে তোমাকে সালাত আদায় করতে হবে, মসজিদে যেতে হবে, ওইটা আরেক কথা বাই জান মিশতে, সেটা আরেক কথা। কিন্তু তার আকীদা বিশ্বাস একটাও মানুষ দেখছি না। আমি কেন বললাম জানেন, ছোটবেলা কোনো এক ব্যক্তি আমাকে বললেন আল্লাহর নাকি একটা ওলি বাজারে এসছে কুত্তি, বলছে তার নাকি কাশ হয়ে গেছে, কাশ বলছে এই বাজারে তো আমি কাউকে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, সব গরু আর এরকম কুকুর বুকুর এদের এরকম দেখছি, বুঝছেন? হঠাৎ করে দুইজন আসবেন, এক পীর আর তার পীরের সাথে আরেকজন, এই এসেছে দুইটা মানুষ, কথা বুঝলেন? মাত্র এই মাত্র দুইজন মানুষ এসেছেন, মনে হয় পীরের মুড়ি হবে আর কি, আর কি হবে পনেরো শতাং। আমার কথা মিথ্যা? কেউ কেউ আছে মনে করে মানুষকে মানুষ মনে করে না, আস্তাগফিরুল্লাহ আযীম, সে তার নাকি সম্পর্ক হয়ে গেছে সরাসরি আল্লাহর সাথে। এবারে সরাসরি যেহেতু আল্লাহর সাথে হয়ে যায় মানুষ, হ্যাঁ তুমি এরকম। অনেক পূর্বে ভারত থেকে, আমি এক মাদ্রাসায় পড়তাম, আমি যে মাদ্রাসায় পড়তাম ভারত থেকে একজন মেহমান এসছেন, বড় পীর। ওই লোকটি দাবি করেছিল তার বক্ষ বিদারণ হয়েছে, আমার বক্ষ বিদারণ বুঝুন তো ভাই, বুক চিরে ওইটা একদম পরিষ্কার করে হাত দুই মুছে বসুন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে সিনাচাক বলে রেখে, তাই না? সিনাচাক বক্ষ বিদারণ এরকম তার হয়েছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম। সে বড় লোক কিন্তু, অনেক জ্ঞান তার, কিন্তু সুফি মতাদর্শ মতাদর্শের উপর বিশ্বাসী বড় পীর। এখন মাদ্রাসার ছাত্ররা, ওরা তো উনি মেহমান এসছেন, লাইন ধরে ধরে ওরা এসে মুসাফা করছে, তো ছাত্ররা আসছেন সালাম সালাম, হঠাৎ করে সে কি করলো, ওই পীর যা বড় মেয়ে হঠাৎ করে অফিস চলে গেছে, বলছে সবার সাথে মুসাফা করতে মন চায় না, অনেককে দেখতে খারাপ লাগে, গুনা যেমন সে মানুষের গুনা দেখে আর কি, সবাই বলো আউযুবিল্লাহ। হ্যাঁ পীর যা, সে বলছে কোন কোন লোককে ভালো লাগে আর কোন কোন ভালো লাগে, সবার সাথে মনে সরে গেছি, বুঝা গেছে যেমন তাদের তার সামনে যারা ছিল এদের মধ্যে থেকে কিছু লোক খুব খারাপ ছিল, যার ফলে সে তাদের সাথে মুসাফা করতে করেনি, যার ফলে পালিয়ে গেছে সে অফিসে, নাউযুবিল্লাহ। সে দেখতে পায় কে কিরকম গুনেগার। এবারে সে যদি মনে করে আমি একদম পুণ্যবান, তাহলে বাকি সবাই কি হবে, তার দৃষ্টিতে শয়তান, তাই তো? না, এসব লোক যারা এরাই হচ্ছে পথভ্রষ্ট, মুসলমানদের কাতারে আপনি থাকবেন। তিন ব্যক্তির জন্য তিন ব্যক্তির রক্তপাত রক্তপাত হালাল, এর মধ্য থেকে একজন হলেন আস-সাইয়িবুজ জানি, ওই বিবাহিত ব্যক্তি যে জিনা করে, ভালো করে বুঝবেন, বিবাহিত কিন্তু জিনা করে। দুই, কেউ কাউকে হত্যা করেছে জেনে বুঝে স্বেচ্ছায়, হত্যার বদলে তাকে হত্যা করা জায়েজ, আমরা সবাই জানি না। তিন নম্বর, ওই ব্যক্তি যে দিন পরিত্যাগ করলো দিন পরিত্যাগ করে মুসলমানদের জামাত থেকে আলাদা হয়ে গেল। আত-তারিকু লিদিনিহি আল মুফারিকু লিল জামাআতি, তাই মুসলমানদের জামাত থেকে দূরে যাওয়া জায়েজ না, একসাথে থাকবে। তাই তুমি মনে করো না যে আমার ইজ্জত বেশি। আচ্ছা কথাটা একটু দীর্ঘ হয়ে গেছে, আমি বলছিলাম কাফেরদের সাথে মুসলমানদেরকে দাফন করা যাবে না, মুসলমানদের সাথে কাফেরদেরকে দাফন করা যাবে না। মুসলমানদের কবরস্থান হবে আলাদা আর কাফেরদের কবরস্থান হবে আলাদা। তাই আমরা সবাই ভালো জায়গায় থাকার চেষ্টা করি, বুঝছেন? যেখানে শিরকের আড্ডা হয় তথাকথিত দরগাগুলিতে বাংলাদেশের মাটিতে, এইসব শিরকের আড্ডাখানায় কেউ নিজের লোককে দাফন করবেন না, কথা বুঝছেন? ওরা বলে কি শাহজালালের দরগা ওখানে যদি হ্যাঁ তাহলে গুরাজার মাফ হয়ে যায়। ওখানে কিরকম গুরাজাব হবে? এখানে গুরাজাব হওয়ার কথা আরো বেশি, কারণ এখানে হচ্ছে শিরকের আড্ডাখানা। ওখানে লেন্ডা ফকির আছে না, দেখছেন আপনারা যে গিয়েছেন লেন্ডা ফকির, আর আলাদা গাঁজা খায় এরকম ওই হর্ম যায়, নমাজ নাই রোজা নাই, মানে ফুল উলঙ্গ না হলে অর্ধ উলঙ্গ, এটা তো আপনারা দেখছেনই। কোন কোন সময় একদম সরাসরি লেংটা আছে, আমি ছোটবেলা দেখতাম একটা লেংটা বিকির একদম কি নাই বলতে লেংটা পীর, লেংটা পীর আপনারা দেখেছেন কি আমি জানি না, কিন্তু আমি দেখেছি অন্য লোকজন বলছে আজ সরাসরি লেংটা পীর। ওই লেংটা পীরদের স্থান কোন জায়গায়? ওইসব কথিত দরগা, এইসব কথিত দরগা থেকে অথবা শিরকের আড্ডাখানা যেখানে হয় এখানে যেতেই নাই, কাজেও যাবেন। অন্যদিকে কবরস্থানকে উপলক্ষ করে মসজিদ নির্মাণ করা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহু আল-ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ, ইহুদিদের উপর আল্লাহর লানত হোক, ওরা তাদের নবীদের কবরে মসজিদ নির্মাণ করেছে। আপনি যদি বলেন এখানে আল্লাহর ওলি আছে, তাহলে আল্লাহর ওলিকে উপলক্ষ করে কবর নির্মাণ করবেন না, স্পষ্ট কিনা? আবার তোমরা তো এরকম না, অন্যরকম শিরক বিদাতের আখড়া ওখানে। কবরে পাকা করা যায়, বাতি জ্বালানো যায়, আচ্ছা কবরে এরকম পর্দা চড়ানো যায়, দেখলেন তো আপনারা কি অবস্থা? আপনাদের বড় লোক লম্বা ওই ওটা কি বলে আপনারা গিলাপ, লম্বা গিলাপ জানি না কত কত মিটার হবে, আল্লাহ আলাম। বড় মিয়া পাঠিয়েছে লোকজন বলে অমুককে দিয়েছে, সব নষ্ট করে দিল। শিরক থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব, শুধু মুখ দিয়ে বলে হয় না, শিরক থেকে দূরে থাকতে হবে, বাস্তবায়ন করুন, লোকজনকে সতর্ক করুন। শিরক থাকলে আপনি যতই আমল করবেন, নেক আমল যতই আছে, একটি আমল আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু আপনার মধ্যে শিরক রয়েছে। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন। সুন্নত হলো কবরস্থানে দাফন করা, কেন? لأن النبي صلى الله عليه وسلم كان يدفن الموتى في مقبرة البقيع كما تقدم تواترت الأخبار بذلك، وتقدم بعضها في مناسبات شتى، أقربها حديث ابن خصاصية الذي سقط في المسألة السابقة، يعني ابن خصاصية قلت لك حديث إني أقول لك وشان جاءت قلت لك السنة غلط কবরস্থানে দাফন করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি তার কবরস্থানে মৃতদেরকে দাফন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে নিজ নিজ বাড়িতে দাফন করতো না, কোন জায়গায় দাফন করতো? আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ লোকজন কোন জায়গায় দাফন করে? কবরস্থানে। আর কিছু লোক বলে না আমার ব্যক্তিগত কবরস্থান আছে, হাল্লি কুল্লু হিনা, বুঝছেন? এইসব মুসলমানদের সাথে আপনিও আলাদা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার যদি জেনে বল না মুশকিল হয়ে গেল। তাই এটা বিশেষ ওসিয়া সুন্নতের উপর আপনি চলবেন, বুঝতেন? শেখ হাসিনুল ভাই তো বলছেন এটা ঠিকই না, এরপরে আলোচনা করছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থান বানাও না, নবীর নির্দেশ। বাড়িগুলিকে কি বানাও না? কবরস্থান বানাও না। এর দ্বারা বোঝা গেল বাড়িতে কবর হবে না, ঠিক না? কবরস্থান আলাদা। আবার কিছুদিন পর কয়েকজন আমাকে প্রশ্ন করলেন, আমি এখন ঘর আমার ঘর প্রশস্ত করতে চাই, আমাদের এখানে আমরা জানি অনেক পূর্বে একটা কবর ছিল, এর উপর করতে পারি কি? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই কবরস্থান রাখবেন আলাদা, বুঝতে পারছেন? দেখেন তোমার এটা কত সুন্দর, কবরস্থান থাকবে আলাদা, নিজ বাড়িতে কবর দিবেন না। পূর্বে যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে সতর্কতা থাকো সবাই, বলুন ইনশাআল্লাহ। তবে কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো তার বাড়িতেই দেওয়া হয়েছে, এটা জানেন আপনারা? এটা হচ্ছে অন্য কারণ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম সকলেই কবরস্থানে দাফন করেছেন, মদিনায় বা সব জায়গায় বাড়িতে দাফন করেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন তার ঘরে হয়েছে, এর কারণ হলো আয়েশা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, লাম্মা কুবিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতালাতু ফি দাফনিহি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান কবজ করা হলো, তিনি মারা গেলেন, তখন সাহাবায়ে কিরাম মতবিরোধ করলেন কোন জায়গায় তাকে দাফন করা হবে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, সামিউতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন মা নাসিতু, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হাদিস শুনেছি, একটি কথা শুনেছি যেটা আমি ভুলিনি। قال কি বলেছেন? মা কবাদ আল্লাহু নবিয়্যান ইল্লা ফিল মাউযি আল্লাযী ইউহিব্বু আন ইউদফা ফীহি فدفنوه في موضع فراشه اخرجه الترمذي. قلت شيخ الالباني بيقول لكن حديث ثابت بما له من الطرق والشواهد بمن الشواهد ابتدت بمن سند الكرونه اي حديثتي غرون جوكو تو ابو بكر الصديق قال لن امي الله رسول صلى الله عليه وسلم تكي حديث سنتي جتان بوليني যে আল্লাহ পাক প্রত্যেক নবীকে ওই জায়গায় তার রূহ কবজ করেছেন যে জায়গায় তিনি ভালো পান তাকে দাফন করা হবে, মানে তাকে দাফন করার জন্য যে জায়গাটি তার কাছে পছন্দনীয় ওই জায়গায় রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দাফন করেছেন, স্পষ্ট ইয়ে না, সমস্ত নবীদের মৃত্যু দিয়েছেন, তাদের জান কবজ করেছেন, স্পষ্ট হয়েছে ব্যাপার? তাহলে নবীরা যেখানে তারা পছন্দ করেন এই জায়গায় যেন আমার কি হয়, কবর হয়, তো ওই জায়গায় আল্লাহ পাক তার জান কবজ করেছেন। অতএব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান যে জায়গায় কবজ করা হয়েছে ওই জায়গায় তাকে কি করা হবে, দাফন করা হবে, স্পষ্ট কিনা? মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছেন। এই হাদিস পেয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশার ঘরেই দাফন করেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর বিশেষত্ব, আর নয় বাকি সবাই কোন জায়গায় কবরস্থানে দাফন করা হবে। আচ্ছা বলেন তো নবীর ইজ্জত আছে কিনা? বিভিন্ন রকমের নবীর বিশেষত্ব রয়েছে, একটা দুইটা নাকি অনেক আছে, আল্লাহ নবীর খুসুসিয়াত অনেকটা আছে, এইটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে যে কেউ মারা যেত মদিনায় কোন জায়গায় দাফন করতেন, কবরস্থানে। পরে আরো কিছু কথা আছে, এইসব ব্যাপারে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে, যেমন শহীদদের দাফন কোন জায়গায় করা হবে এটা পরবর্তী কেউ যেন বলে না, বলে তাহলে ওখানে তো শহীদদের ব্যাপারও ওই জায়গায় দাফন করা হবে যেখানে তারা শহীদ হন। এ বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা করলাম, আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে শুধু দাফন কার্য সম্পর্কে আলোচনা হলো। এ বিষয়ে কয়েকটা দিক। প্রথম নম্বর, যেকোনো মৃত ব্যক্তিকে দাফন করা ওয়াজিব, মুসলমান হলে তো ওয়াজিব, কাফির কেও দাফন করা ওয়াজিব। দুই নম্বর, এরপরে দুইটা হাদিস আপনারা শুনেছেন, এরপরে আলোচনা হয়েছে মুসলিম কি কাফির সাথে দাফন করা যাবে না, কাফির কেও মুসলিমের সাথে দাফন করা যাবে না। তৃতীয় নম্বর আপনারা আলোচনা শুনেছেন, দাফন করা হবে সুন্নত হলো কোন জায়গায়, নিজ বাড়িতে নয়। আল্লাহ আমাদের সবাইকে ইলিম অর্জন করার তৌফিক দান করুন, আমাদের সকলের ইলিম বাড়িয়ে দিন, আর ইলিম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের সবাইকে কামাই হালাল কামাইয়ের উপর চলার তৌফিক দাও, হারাম থেকে বাঁচাও, হারাম থেকে বেঁচে চলার তৌফিক দাও। আল্লাহ আমাদের জানে মালে বরকত দাও, আল্লাহ যা দিয়েছে এর মধ্যে বরকত দাও, এবং তুমি আমার তোমার ফজল আর অনুগ্রহ তুমি আমাদের জন্য আরো বাড়িয়ে দাও। ইয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। আল্লাহুম্মা হফজনা বিল ইসলাম কাঈমিন ওয়া হফজনা বিল ইসলাম কাঈদিন ওয়া হফজনা বিল ইসলাম রাকিদিন। আল্লাহুম্মা লা তুশমিত বিনা আ'দাআ ওয়া লা হাসিদিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিউল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে রব, তুমি আমাদের দেশের হেফাজত করো, হে আল্লাহ বাংলাদেশের হেফাজত করো, বাংলাদেশে পরিপূর্ণ নিরাপত্তা বিস্তার করো, হে আল্লাহ বাংলাদেশের জনগণকে হকের পথে অগ্রসর হওয়ার তৌফিক দাও, হে আল্লাহ বাংলাদেশ সরকারকে আর বিরোধী দলীয় যারা রয়েছে সবাইকে এক হয়ে দেশের কল্যাণের জন্য কাজ করার তৌফিক দাও, সবাইকে হেদায়ত দাও, বোঝার তৌফিক দাও, হে আল্লাহ হকের পথে নিয়ে আসো সকলকে, বাংলাদেশের জনগণের হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, সকল জনগণের জানমালের হেফাজত করো, দুনিয়া মুসলমানদের উপর রহম করো, সিরিয়া মুসলমানদের উপর রহম করো, ইয়েমেনের মুসলমানদের উপর রহম করো, ইরাকের মুসলমানদের উপর রহম করো, বিশ্বের সারা পৃথিবীর মুসলমানদের তুমি হেফাজত করো, তাদের জান মালের হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।